জিনিস দুটোই বিক্রি হয়ে গেল তার মানে আমার ঘোষণা দেবার পূর্বে বিক্রয়। ৭০০ টাকা। একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর আমি দিতে ভাইকে বলছি, হচ্ছে যদি কারোর পাঁচ মিনিট কিংবা দশ মিনিট পর পর হাবে হয়ে যায় তাহলে তার নামাজের এতবার উজু করার সম্ভব নয়, এমত অবস্থায় তিনি কি করবেন? যে ব্যক্তির সবসময় হাওয়া বের হওয়ার রোগ থাকে অথবা সবসময় পেশাব ঝরার রোগ থাকে অথবা যে মহিলার সবসময় স্রাব ঝরার রোগ থাকে, এই সমস্ত ব্যক্তিরা উজু করে নিয়ে এক ওয়াক্তের নামাজ পড়তে পারবে, এক ওয়াক্তের নামাজ পড়তে পারবে বা একটি নামাজ পড়তে পারবে। উজু করে নিয়ে নামাজ শুরু করে দিল, তারপর থাকলো আর না থাকলো একটা নামাজ পড়তে পারবে। নামাজ কিন্তু মাফ নয় যে আমার হাওয়া বের হয়ে যাচ্ছে অতএব আমার উজু থাকছে না সুতরাং নামাজ মাফ, তা নয়। আপনাকে নামাজ পড়তে হবে, একবার উজু করে নেন, উজু করার পর যদি আপনি না ধরে রাখতে পারেন তো যতক্ষণ আপনার নামাজ শেষ না হয়েছে ততক্ষণের মধ্যে যদি হাওয়া খারিজ হয়ে যায় তবুও আপনার নামাজ সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তরফ থেকে কোন অন্য মানে চাপ দেওয়া হবে না আপনাকে। এখানে একবার আরবিতে প্রশ্ন করেছেন, হাল ইউকাল লিল্লাহি সুবহানাহু লিল্লাহি জাওয়ারে, লা লাইসা লিল্লাহি জাওয়ারে, লা ইউকাল আন লিল্লাহি জাওয়ারে, লিল্লাহি ইয়াদ লাকিন লাইসাত জারিহা, লিল্লাহি কদম লাকিন লাইসাত মিনাল জাওয়ারে। মাফহুম ইনশাআল্লাহ। والماكر لا لا يقال ان الله ماكر انا ما ذكرت اصلا التفصيل ما ذكرت ليش لما يقال ان الله خير الماكرين ومكر الله ومكر ومكروا ومكر الله والله خير الماكرين انا বাংলাতে বলবো আসলে প্রশ্ন আরবিতে হয়েছে না আরবি বলতে বাধ্য। উনি বলছেন যে আল্লাহ তাআলা নিজেকে বলেছেন খাইরুল মাকরিন, মানে শ্রেষ্ঠ চক্রান্তকারী, তো আল্লাহ তাআলাকে কি বলা যাবে চক্রান্তকারী? এটা ওনার প্রশ্ন, ঠিক ভালো প্রশ্ন। আল্লাহ তাআলাকে এমনি চক্রান্তকারী বলা যাবে না, চক্রান্তকারীর মোকাবেলায় যখন আপনার চক্রান্তের কথা আসবে তখন তিনি হবেন শ্রেষ্ঠ চক্রান্তকারী আর তখন হবে সিফাতে কামিলা। কথাটা বুঝলেন? যখন কেউ আল্লাহকে নিয়ে ঠাট্টা করে তখন আল্লাহ তাকে নিয়ে ঠাট্টা করেন, তখন আর যে ঠাট্টা করছে তা এটা পাপ, আর তাকে নিয়ে আল্লাহর এই ঠাট্টা করা এটা খারাপ জিনিস নয়, তখন এটা হয়ে যাবে সিফাতে কামিলা, তার মানে আল্লাহ তাআলার পূর্ণ কুদরতের দলিল। কিন্তু সরাসরি ভাবে আল্লাহকে মাকের মুস্তাহজে এই বলে ডাকা যাবে না বা তাকে সরাসরি মাকের বলা যাবে না, বুঝতে পারলেন? আর তার ফেল থেকে কোন নাম মুস্তাক করা যাবে না, লা ইস্তাকু মিন ফিইলিহি ইসম মাকার আল্লাহ মাকে দা আল্লাহ ইস্তাহজিউ বিহিম ফাহুয়া মুস্তাহজি, লা মানে তার ফেল থেকে নাম মুস্তাক করা হবে না, যে নাম সরাসরি এসেছে সেই নামই কেবল তার দিতে হবে। হাল ইউকাল ফিদ্দীন মাকবুল ওয়া গায়রু মাকবুল, আদ্দীন মাকবুল ওয়া গায়রু মাকবুল, দীন মাকবুল ওয়া গায়র মাকবুল। তারপরে সে প্রশ্ন আরো আগে বাড়াচ্ছে, মা নাদিনুল আমবিয়া ওয়াহিদ ওয়া হুয়া আল ইসলাম ওয়া হুয়া মাকবুল বিগায়রি শাক, তাহলে মা যা ইউকাল মাকবুল ওয়া গায়র মাকবুল, দীন মাকবুল বা দীন ওয়া গায়র মাকবুল? ওয়াল্লাহি হিনা দীন মাকবুল ওয়া গায়র মাকবুল মানা হু দীন সহিহ ওয়া গায়র সহিহ, কারো দীন মাকবুল কারো দীন মাকবুল নয়। আমার দীন ইসলাম, ইসলাম দীন হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর মাকবুল দিন, আল্লাহ এটা গ্রহণ করবেন। ফালাই ইউকবাল মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য দিন আল্লাহর নিকট মাকবুল নয়, মানে ইসলামই হচ্ছে আল্লাহর নিকট গ্রহণযোগ্য মনোনীত ধর্ম আর অন্য ধর্ম মাকবুল নয়, কেয়ামতের দিনে তা গ্রহণ করা হবে না, তার কাছ থেকে মানে মেনে নেওয়া হবে না এই দিনের কথা। এই হিসাবে বলা যায়, এই হিসাবে বলা যায় যে ইসলাম ছাড়া অন্য দিন আল্লাহর কাছে মাকবুল নয়, অন্য যে দিন দিনই নয়, ইসলামই একমাত্র দিন, অন্য দিন দিনই নয়, এটা প্রথম কথা, এটা বুঝতে হবে যে দিন নয়। সবে বারাত বৈধ না অবৈধ? সবে বাদ আছে না, পার হয়ে গেছে। আচ্ছা আছে, আজ কত তারিখ? আজকে বারো তারিখ, তার মানে সবে বরাত আসছে। সবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি, আরবিতে লাইলাতুল বারা বা লাইলাতুল নিসফ মিন শাবান বলা হয়। সবে বরাতের ভিত্তি হল দুটো। দেখেন, অন্য প্রশ্নের উত্তর হোক না হোক এটা হওয়া জরুরি, কারণ সামনে আসছে। সবে বরাতের ভিত্তি হল দুটো, এক হচ্ছে কোরআনের আয়াত, দ্বিতীয় হচ্ছে হাদিস। হাদিস যতগুলো আছে সবে বরাতের ব্যাপারে, একটাও হাদিস সহি নয়। এরা এটা আমরা পালন করি না বলে নয়, ওটা সত্যিই সহি নয়। তাছাড়া পালন করার ব্যাপারে আমরা আগে, সবে বরাত থাকত তো আমরা আগে পালন করতাম। হাদিস একটাও সহি নয়। দু নম্বর আয়াত সূরা দোখানের শুরুর দিকে আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা সম্পর্কে কিছু মুফাসসিরিন বলেছেন সবে বরাত, সবে বরাতের রাত। আমি কোরআনকে অবতীর্ণ করেছি পবিত্র রজনীতে। কথাটা বুঝেন, সাধারণ পাবলিকও বুঝতে পারবেন সবে বরাতের অস্তিত্ব আছে কিনা। আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলা মুবারাকা, মানে পবিত্র রজনীতে, সবে বরাতের রাতে। সূরা বাকারায় যান, আল্লাহ তাআলা বলছেন, ইন্না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা মাত্র একটা, বারো মাসের মধ্যে মাত্র একটা মাসের নাম উল্লেখ করেছেন কোরআনে, রমজান মাস। আর সেই মাসটার বৈশিষ্ট্য কি? তাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআন অবতীর্ণ হয়েছে কি মাসে? রমজান মাসে। বুঝতে পারলেন? সূরা লাইলাতুল কদরে যান, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, মানে সম্মানিত মহিয়সী রাত্রিত রজনীতে, সব থেকে শ্রেষ্ঠ জায়গায়, সব থেকে শ্রেষ্ঠ রাত্রে, সব থেকে শ্রেষ্ঠ মাসে, সব থেকে শ্রেষ্ঠ নবীর উপরে, সব থেকে শ্রেষ্ঠ কিতাব আমি অবতীর্ণ করেছি। কোন মাসে হল লাইলাতুল কদর বা সবে কদর? কোন মাসে? তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, আর সবে বরাত যে রাতে বলা হয়েছে লাইলা মুবারাকা, সবে বরাত রমজান মাসে না শাবান মাসে? তাহলে আল্লাহ তাআলা দুরকম কথা কেন বললেন? এক জায়গায় বললেন যে রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি, আর এখানে বলছেন শাবান মাসে পনেরো তারিখে কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা এরকম ইখতিলাফমূলক কথা আছে কোরআনে? আল্লাহ তাআলা পরস্পর বিরোধী কোন কথা হতে পারে? তো লাইলাতুল কদর ঠিক না লাইলাতুল কি বলে সবে কদর ঠিক না সবে বরাত ঠিক? ভাইজান আপনার নিজেরাই ফয়সলা করে নেন, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমজান মাসে। তা রমজান মাসে যদি অবতীর্ণ হয়, তাহলে লাইলা মুবারাকা থেকে উদ্দেশ্য শাবান মাসের পনেরো তারিখ নয়। যদিও কোন মুফাসসিরিন বলেছেন রুটি পরোটার জন্য, পোলাও কোরমা খাওয়ার জন্য এটাকে কেন চালু করে, আর চালু করেছিল, প্রথম চালু হয়েছিল বাইতুল মাকদেসে। আমার বারো মাসে তেরো পরব বলে একটা বই আছে, ভাই আপনারা তো বই পড়েন না, সমস্যা তো এখানেই। বারো মাসের তেরো পরব বলে একটা বই আছে, ওদের যেমন বারো মাসে তেরো পরব আছে, আমরা মুসলমানদেরও বহু পরব আছে। এই বারো মাসে তেরো পরব বইটা পড়ে নেব দয়া করে। সবে বরাত একটা ভিত্তিহীন আনুষ্ঠানিক পরব, যে পরব পালন করে মুসলমানরা আনন্দ লাভ করতে চায়, ফুর্তি লাভ করতে চায়, ওদের দেওয়ালি দেখে, ওদের লামলীলা বা অন্য কিছু দেখে আমরা অনুকরণ করে আমরা এই পর্ব পালন করে আনন্দ বোধ করতে চাই। খানিক রুটি চেয়ে তারপরে বিভিন্ন রকম লাইটিং করে সেখানে খাওয়া দাওয়া হবে, এটাই তো আমরা চাই, যুবকরা এটাই চায়, হইচই করে চায়। এই জন্য নবী দিবস পালন করে, যত ভাব যেভাবে ঈদ পালন করে তার থেকে ভালোভাবে নবী দিবস পালন করে। যেভাবে কোরবানি পালন করে তার থেকে বেশি ভালোভাবে মহরম পালন করে। কেন? শুধু আনন্দ করার জন্য। ইসলাম কোন আনুষ্ঠানিক আনন্দময় ধর্ম নয়। ইসলামে যে ঈদগুলো আছে তার মাহাত্ম্য আছে, তার বৈশিষ্ট্য আছে, তাৎপর্য আছে, সেই হিসাবে ঈদ হয়ে গেছে। সুতরাং আবার বলছি, বইটা পড়ে নিন, শবে বরাতের কোন ভিত্তি নেই। শবে বরাতের রোজা সাদৃশ্যহীন না, শবে বরাতের রোজা রাখবেন না। তবে যদি কেউ রোজা রাখতে অভ্যস্ত, যে ব্যক্তি মাসে তিনটে রোজা রাখেন তিনি রাখবেন 13, 14, 15, সমস্যা নেই। যে ব্যক্তি সপ্তাহে দুটো রোজা রাখতে সুন্নত রোজা রাখতে অভ্যস্ত, মানে বৃহস্পতিবার সোমবার, এখন যদি বৃহস্পতিবারে শবে বরাত পড়ে অথবা সোমবারে শবে বরাত পড়ে, তো আপনি রোজা রাখবেন না? রাখবেন না, অবশ্যই রাখবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু শবে বরাতের রোজা বলে রাখবেন না, ওটা হবে বিদাত। শবে বরাতের রাতে কোন খাস নামাজ নেই। ওদিনে বলা হয় যে আল্লাহ তাআলা এই রাতে নিচের আসমানে নামেন। শবে বরাতের রাতে নিচের আসমানে নেমে যারা আল্লাহর ইবাদত করবে সবাইকে মাফ করে দেবেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা শুধু শবে বরাতের রাতে না, প্রত্যেক দিন রাতে, প্রত্যেক রাতে আসমানের নিচে নেমে আসেন, নিচের আসমানে নেমে আসেন। সুতরাং ওই রাতের কোন বৈশিষ্ট্য নেই, খাস বৈশিষ্ট্য নেই। অনেকে শবে বরাতে জিয়ারত করতে যায়, আল্লাহর নবী এই রাতে জিয়ারত করতে গেছেন, অথচ মা আয়েশা বলছেন যে আমার ঘরে যখনই পানি পড়ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বাকির কবর জিয়ারতে যেতেন এবং হাত তুলে মোনাজাত দোয়া করতেন। শবে বরাতের কোন বৈশিষ্ট্য নয়। সুতরাং খবরদার, এইরকম আনুষ্ঠানিক ধর্মে আপনারা ফেসে যাবেন না। আরো বিভিন্ন কথা আছে, বইটাতে আছে, লম্বা না করে অন্য প্রশ্ন দেখি। শবে বরাত শব্দটাই উচ্চারণ করবেন না,